بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. أينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে যে সময় দিয়েছেন সেই সময়কে ভালো কাজে লাগাবার আদেশ প্রদান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে কেমন করে ভালো কাজে লাগাতে হবে সময়কে সেসব ভালো কাজের রাস্তা দেখিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটি ছোট সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। এই সূরা সম্পর্কে ইমাম শাফেঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার পক্ষ থেকে এই ছোট্ট একটি সূরায় মাত্র নাযিল করতেন, শুধু সূরা আল আসর দুই লাইন মাত্র এই সূরাটি নাযিল করতেন, তাহলে বান্দার জন্য যথেষ্ট হতো, বান্দার জন্য যথেষ্ট হতো জবাবদেহির ক্ষেত্রে, যে আল্লাহর কাছে জবাব দিতে হবে মানুষের কাছে, মানুষের যে কি করণীয়, মানুষকে কি দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেই দায়িত্ব সম্পর্কে তাদের সচেতন করে দেওয়ার ক্ষেত্রে, তাদের উপর হুজ্জত কায়েম করে দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট। লাউমা আনজালাল্লাহু ইল্লা হাযিহি সূরা, যদি আল্লাহ গোটা কোরআন নাজেল না করে এই ছোট্ট একটি সূরা সূরা আসরটি নাজেল করতেন, লাকান হুজ্জাতান আলা ইবাদিহি, তাহলে আল্লাহর বান্দাদের উপর হুজ্জত কায়েম হওয়ার জন্য যথেষ্ট ছিল যে তোমাদেরকে আমি সতর্ক করে দিয়েছি। এই সূরা নিয়ে আজকে আলোচনা করব। এই সূরার প্রথম বিষয়বস্তু হচ্ছে সময়, সময় ওয়াল আসর। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে সময়ের শপথ, কালের শপথ, যুগের শপথ, জামানার শপথ আসর। আসর মানে হয় যে কোনো কাল, সময়, জামানা, এই অর্থ হয়। আর বিশেষ একটি সময়কে দিনের আসর বলা হয়, যে সময় আমরা আসরের নামাজ পড়ি, আসরের নামাজ এই সময় পড়ি বিকেল বেলা, তাকেও আসর বলা হয়, বিশেষ একটি সময়। তবে এমনি তার অর্থ হচ্ছে যে কোনো সময়, যে কোনো কাল, যুগ। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের বা কালের যুগের শপথ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বহু বস্তুর বহু বিষয়ের কসম করেছেন, শপথ করেছেন কোরআনে কারিমে তার সৃষ্টির মধ্য থেকে, সেসব বস্তুর গুরুত্ব দেখানোর জন্য, সেসব বস্তুর গুরুত্ব দেখানোর জন্য যে এসবের গুরুত্ব রয়েছে। মহান আল্লাহ তার সৃষ্টির মধ্য থেকে শপথ করে থাকেন বিভিন্ন বস্তুর। পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বান্দাকে বলেছেন যে বান্দারা একমাত্র তার রবের শপথ করবে, বান্দারা তাদের রবের শপথ করবে, কসম করবে, একমাত্র আল্লাহর কসম করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত বান্দেগীর আদেশ প্রদান করেছেন, ইবাদত বান্দেগীর দায়িত্ব দিয়েছেন, মোকাল্লাফ বানিয়েছেন। সুতরাং আমাদেরকে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে, এ হচ্ছে আমাদের কাজ, আমাদের ডিউটি। সুতরাং আমরা আমাদের রবের কসম করব, আমাদের আল্লাহ কসম করব। আল্লাহ ছাড়া অন্যের কেউ যদি কসম করে, শপথ করে, তাহলে সেই ব্যক্তি শিরক করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহলেকু বিআবাইকুম ওয়ালা বিল আমদাদ, তোমরা না তোমাদের বাপ দাদার কসম করবে, শপথ করবে, আর না দেবী দেবতার শপথ করবে, আর না কোনো পীর ওয়ালির শপথ করবে, আল্লাহ ছাড়া অন্য কারো কসম করবে না। ওয়ালাকিন ইহলিফু বিল্লাহ, তোমরা কসম করো একমাত্র আল্লাহ, শপথ করো একমাত্র আল্লাহ শপথ করো। ফান কান হালিফান ফালিহলিফ বিল্লাহ, যদি কেউ কসম করতে হয়, কাউকে কসম করতে চায় যে কসম করতে হবে, শপথ নিতেই হবে, তাহলে আল্লাহর শপথ নেবে, আল্লাহর শপথ নেবে, আল্লাহর কসম করবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কসম করলো, শপথ করলো, সেই ব্যক্তি শিরিক করল, সেই ব্যক্তি শিরিক করল। যেই বস্তুর কসম করছে সেই বস্তুকে যদি আল্লাহর মতো মনে করে, আল্লাহর সমতুল্য সমকক্ষ মনে করে, তাহলে সেই ব্যক্তি বড় মুশরিক হয়ে যাবে। যেমন কাফের মুশরিকদের শপথ, দেবী দেবতার শপথ, একজন হিন্দু কোন দেবী দেবতার যদি শপথ করে, সে আল্লাহর মতো, আল্লাহ যেমন উপাস্য, আল্লাহ আমাদের উপাস্য, তাদের উপাস্য দেবী দেবতা, দেবী দেবতাকে সেজদা করে, দেবী দেবতার উপাসনা করে, দেবী দেবতার জন্য মানত পেশ করে, দেবী দেবতার সামনে পুজো পাঠ পেশ করে। সুতরাং আল্লাহ সমতুল্য সমকক্ষ বা আল্লাহর হক দিয়ে থাকে মুশরিকরা দেবী দেবতাকে, প্রতিমা পুতুলকে। সুতরাং কেউ যদি প্রতিমা পুতুলের কসম করে, সে মুশরিক, যদিও সে মুসলমান হয়, যদিও জন্মগত মুসলিম হয়। ওই রকমই যারা কবর মাজারে সিজদা করে, কবর মাজারে খাসি মোরগ জবাই করতে যায়, তারা কবর মাজারকে, পীর ওলিকে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ মনে করে, অথবা আল্লাহর গুণে ভূষিত করেন, আল্লাহর হক দিয়ে থাকে। সিজদা আল্লাহর হক, একমাত্র আল্লাহকে সিজদা করতে হবে। দোয়া একমাত্র আল্লাহর হক, একমাত্র আল্লাহর দরবারে দোয়া করতে হবে। কুরবানি করা, জবাই করা একমাত্র আল্লাহর হক, আল্লাহ সন্তুষ্টির জন্য জবাই করতে হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। কেউ ওরসের মেলায় গিয়ে খাসি মোরগ জবাই করে, তাহলে সে পীর কবর মাজারের সন্তুষ্টির জন্য বা মাজারে যে শুয়ে আছে, মরে মাটিতে দাফন হয়ে গেছে, তার সন্তুষ্টির উদ্দেশ্যে, সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এসব করলো। সুতরাং আল্লাহর হক অন্যকে দিয়ে দিল। এইরকম লোকেরা যাদের শিরকি ধারণা রয়েছে, তারা পীর ওয়ালি কবর মাজার মুর্শিদ জিলানি চিস্তি বড় পীর, হ্যাঁ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, শাহজালাল শরীফ, এসবের যদি শপথ করে যে অমুক মাজারে শপথ করছেন, তাহলে সেই ব্যক্তি মুশরিক হয়ে গেল। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের শপথ করলো, সে ব্যক্তি শিরিক করলো। কেউ যদি বলে আমি বড় পীর সাহেবের শপথ করছি, আব্দুল কাদির জিলানি শপথ করছি, নাম নেওয়া তো বেয়াদবি তাদের কাছে। হ্যাঁ, আর যদি বিনা উজুতে নাম নেয় তো নাকি শরীরের সব লোম ঝরে পড়ে যাওয়া। হ্যাঁ, কবর পূজারীদের আকিদা, মুশরিকদের আকিদা, যে বড় পীরের নাম কেউ যদি নিয়ে নেয় বিনা উজুতে, তাহলে শরীরের সব যত লোম আছে সব খসে পড়ে যাবে। আরো কত কি কুফরি শিরকি আকিদা রয়েছে, মায়ের পেটে আঠারো পারা না, কত পারা, হ্যাঁ কত পারা, আঠারো পারা করার মুখস্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি কিছুই ছিল না মুখস্থ, বুঝলেন, নবীর চাইতেও বড়। মহান আল্লাহ বলছেন, আল্লাহ খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সিঁড়ি সৃষ্টি করেছেন, লা তাআলামুনা শাইয়ান, কিছুই জানতে না। সারা মানব বিশ্বকে আল্লাহ সম্বোধন করে বলছেন, আল্লাহ তোমাদেরকে যখন সৃষ্টি করেন, লা তাআলামুনা শাইয়ান, কিছুই জানতে না তোমরা। এই মানুষের মধ্যে সামিল প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আর সমস্ত নবীগণ সাহাবায়ে কিরাম জিলানি চিস্তি সবাই আল্লাহ তো সবাইকে সম্বোধন করেছেন না ব্যতিক্রম বলেছেন যে দেখো তোমরা সাধারণ মানুষরা তোমরা জানো না কিন্তু বড় পীর মায়ের পেট থেকে আঠারো পরা মুখস্ত রাখে আছে কোথাও আল্লাহ বলছেন আল্লাহ খালাকাকুম মিন তুরাব আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন কিন্তু সৃষ্টির সময় তোমরা কিছুই জানতে না পৃথিবীতে যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলে লা তাআলামুনা শাইআন কিছুই জানতে না শাইআন মানে সামান্য কিছুই জানতে না কিছুই জানতে না এই সম্বোধন সবাইকে হয়েছে তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন লা ইয়ালামু শাইআন কিছু জানতে না কিছুই জানতেন না তিনি তো নবী যদি জানলেন না আবু বকর সিদ্দিক জানলেন না সাহাবীদের সম্মান বেশি না জিলানির সম্মান বেশি হ্যাঁ সাহাবীদের কিন্তু যারা জিলানির পূজা করে সেজদা করে তারা জিলানি কি আল্লাহ সমান নবী কোথায় ওখানে ওখানে নবী কোথায় স্থান পাবে হ্যাঁ ওখানে হ্যাঁ তারও আরো অনেক আগে যেখানে নবী না পৌঁছিতে পারে নাকি সেখানে বড় পৃষ্ঠায় পৌঁছে যায় মেরাজ শরীফে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল যেখানে না পৌঁছে তার আগে চলে গেছেন দেখছি তার আগে আব্দুল কাদির জিলানি বড় পীর পৌঁছে আছে এসব ডানা শির কুফরি এক শ্রেণীর মুসলিম সমাজে রয়েছে জাতিতে মুসলমান কিন্তু বাপদাদা পূর্বপুরুষ ছিল হিন্দু ওই হিন্দু আনি চালচলন আকিদা সব থেকে গেছে আমাদের বড় আফসোসের কথা যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও যদি জান্নাত না পাওয়া যায় শির কুফরি করে এর চাইতে বড় আফসোস আর কিছু নেই সুতরাং দিন শিখতে হবে দিন শিখে আমল করতে হবে চোখ খুলে চলতে হবে কানা অন্য লোকের মতো লাঠি কাউকে ধরিয়ে দিয়েন না জামাত পীর সাহেবকে আমার তো রশি ধরিয়ে দিয়েছি রশি ধরে টানছে গরু ছাগলের মতো যেদিকে টেনে নিয়ে যাও ওইদিকে আমি যাই এইরকম কাজ মুসলিম করবে না তো যাই হোক আসল বিষয়বস্তুর দিকে ফিরে আসি আল্লাহ তাআলা অন্যের কেউ যদি শপথ করে আর মনে করে আল্লাহর মতো তিনি যা পছন্দ করছি হ্যাঁ এরকমই কেউ যদি মানব রচিত বিধানের সংবিধানের শপথ করে সংবিধানের শপথ করলো একটা উদাহরণ দিই আর মনে করে যে আমাদের দেশের সংবিধান কি যেমন তেমন নাকি দেশীয় সংবিধান কোরআনের সংবিধান সৌদি আরবে আছে আমাদের দেশের সংবিধান আছে যে কোন দেশের মানুষই হোক না কেন যদি এইরকম শপথ করে তাহলে শিরিক করলো মান হালাকা বেগাইরিল্লাহ মানুষের তৈরি করা সংবিধান এটি গায়রুল্লাহ আল্লাহ ছাড়া অন্য আল্লাহ ছাড়া অন্যের বিধান সুতরাং সেই ব্যক্তি কাফের মুশরিক হয়ে গেল ফাকাদ কাফারা আও আশরাকা কাফের অথবা মুশরিক হয়ে গেল সতর্ক আমাদেরকে থাকতে হবে এইসব কুফরি এবং শির্ক থেকে যেমন আমরা উজু করার পরে সতর্ক থাকি যে উজু নষ্ট না হয়ে যায় সাহরি খাওয়াচ্ছেন উজু করছেন তারপরে ফজরটা পড়ে ঘুমাবেন মধ্যখানে কত সজাগ যেমনটা না হয় যে ফট করে উজু না নষ্ট হয়ে যায় তাই কি না কত সজাগ হয়ে আছেন উজু নষ্ট হয়ে গেলে নামাজ হবে না এই জন্য শুধু নামাজ তো হবে না একটি ইস্যু দিয়ে বাদত হবে না ওজন নষ্ট হয়ে গেলে ফজর নামাজটা হবে না সজাগ হয়ে আছেন খাওয়া দাওয়া করছি পেট তো ভারী হতে চলেছে এমনটা না হয় যে ওজন নষ্ট হয়ে গেল একটু লম্বা হয়ে শুইবে না শুইলে যদি ঘুম চলে আসে তাহলে যে গেল উজু গেল আবার উজু করতে হবে কত সজাগ আপনি আপনার উজুর হেফাজতের ক্ষেত্রে তো উজু নষ্ট হলে এই নামাজটি হবে না যে নামাজটা পড়ার আপনি নিয়ত করেছেন যে একটু পরে আমি নামাজটা পড়বো তার জন্য আপনি কত হেফাজতে উজুটাকে রেখেছেন আর যদি আপনার ইমান নষ্ট হয়ে যায় আপনার ইসলাম নষ্ট হয়ে যায় তো কোনো ইবাদতই কবুল হবে না না কলেমা কবুল হবে না নামাজ কবুল হবে না এই রোজা রেখে রোজা কবুল হবে না হজ কবুল হবে না যাকাত কবুল হবে না উমরা কবুল হবে না মাতা পিতার সেবাই কবুল হবে না জনকল্যাণমূলক কাজই কবুল হবে না দান খেরাত কবুল হবে কিছুই কবুল হবে না কিছুই কবুল হবে না মহান আল্লাহ রাব্বুল বলছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি সারা বিশ্বের মানুষকে সতর্ক করে দাও যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আর আমিও যদি শিরক করি তো আমার আমলকে আল্লাহ রাখবেন না ধ্বংস করে দেবেন লাইন আশরাকতা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমিও যদি শিরক করো রাসূলুল্লাহ হওয়ার পরেও তাহলে তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেন 18 জন নবীর কথা কোরআনে কারিমের সূরায় আনআম এক জায়গায় উল্লেখ করেছেন 18 জন নবীর কথা তারপরে বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামাল এরাও যদি শিরক করত এদের সমস্ত আমল ধ্বংস হয়ে যেত এই নবীগণ যদি শিরক করতেন তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যেত তাহলে উযুর ক্ষেত্রে কত সজাগ হ্যাঁ যে উযু নষ্ট হলে নামাজ হবে না এখন যে বসে আছেন মাশাআল্লাহ উযু করে বসে আছেন প্রায় লোক উজু করে বসে আছে, ইল্লা মাশাআল্লাহ কারো হয়তো উজু নষ্ট হলে এক দুইজন, এই হাজার বারোশো লোক চোদ্দশো লোক হয়তো এই খেমার মধ্যে থাকলে তার মধ্যে পাঁচজন লোক এরকম পাওয়া যাবে না যারা খাওয়া দাওয়ার পরে উজু করে মসজিদে যাবে, সবাই বা উজু বসে আছেন, কারণ এই উজুকে ঠিকাইতে হবে আর ইফতার করে মসজিদে যেতে হবে, কারণ এর মধ্যে এই সময় ভিড় ভাড়ে উজু করার জন্য উজুখানায় গিয়ে জায়গা পাওয়া মুশকিল। সুতরাং কত উজুর জন্য সজাগ হয়ে বসে আছেন, আর আপনার ইমানের হেফাজতের জন্য, আপনার ইসলামের হেফাজতের জন্য সজাগ হয়ে বসে থাকতে হবে না। হ্যাঁ, একশ্রেণীর লোকেরা দরবেশ সেজে এসে আর পীর মুরব্বি সেজে এসে আলখাল্লা জুব্বা লাগিয়ে এসে বলে অমুক মাজার শরীফ ছেলে মেয়ে হয় না, তো সন্তান সন্ততি হয় না, ও বিয়ে সাথে দশ বারো বছর হয়ে গেল, যাও অমুক দরবারে একবার হাজিরা দিয়ে এসে চলে গেলেন আপনি, রোগ মালা মুসিবত ভালো হয় না, এই তফিক হলো না, যাও একটু মক্কা যাও গিয়ে উমরা করা, বেশি বেশি জমজম পান করো, শরীয়তী চিকিৎসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ও জমজম আলে মা শরীব আল্লাহ, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে সেই উদ্দেশ্য আল্লাহ দেবেন, দেবেন তোমাকে। এই তফিক হলো না বিদাতি কবর পূজারীদেরকে, বলে যে তোমার অসুখ ভালো হয় না, যাও তুমি চলে যাও আজমির শরীফ চলে যাও, বেশি পয়সা হলে বলে চলে যাও ওই বাগদান শরীফ চলে যাও, আর গরিব গোবা হলে দেশের ওই মাজার গলিতে চলে যাও। হ্যাঁ, আপনি চিন্তা করলেন যে আমার ইমান যে চুরি করে নিল, ডাকাতি করে নিল, আমার ইমান, আমার ইসলাম, আমার নামাজ রোজা হজ জাকাত কিছুই করবে না, সমস্ত সারা জীবনে আমল ধ্বংস হয়ে গেল, চিন্তাই করলেন না, সজাগ হইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ খলিল, আল্লাহর বন্ধু হওয়া সত্ত্বেও এত সজাগ ছিলেন যে ওয়াজনবনি ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম, আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমাকে, আমার পরিবারের সদস্যদেরকে, আমার সন্তান সন্ততি, আগামী প্রজন্মকে আসনাম থেকে, শিরক থেকে, পুতুল পূজা থেকে, মূর্তি পূজা থেকে, কবর মাজার পূজা থেকে, এসব থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো দোয়া করতেন তিনি। ইব্রাহিম তাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়ামাই আমানুল বালা বাদা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যদি এত শিরকে ভয় করেন তাহলে আমাদের কত ভয় করা উচিত, কত ভয় করা উচিত, জানি না কখন অজান্তে শিরক হয়ে যেতে পারে। সুতরাং যদি কেউ আল্লাহর সমতুল্য সমকক্ষ মনে করে আল্লাহ ছাড়া অন্যের কসম করে তাহলে সে বড় মুশরিক হয়ে যাবে, আর যদি মনে করে যে না আল্লাহ রাব্বুল আলামিনের সমতুল্য কেউ নেই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, বিশ্বাস আছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য সমকক্ষে কেউ নেই, তবে তিনিও বড়, তিনিও বড়, সেজন্য তার কসম করলেন, শপথ করলেন, বা সেই বস্তুটিও বড় গুরুত্বপূর্ণ তাই তার শপথ করলেন, তাহলে ছোট মুশরিক হয়ে গেলেন। ছোট মুশরিক হলে যে আমলটি করছেন সেই আমলে যদি শিরক হয়ে থাকে ওই আমলটি নষ্ট হয়ে যাবে, এবং ছোট শিরক হচ্ছে কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ যা তওবা না করলে আল্লাহ মাফ করবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র তাঁর শপথ করতে বলেছেন, কসম করা একটি ইবাদত, কসম করা শপথ করাইটি একটি ইবাদত, আর সমস্ত ইবাদত আল্লাহর জন্য হইতে হবে, সুতরাং কসমটি একমাত্র আল্লাহর জন্য হইতে হবে। আজকাল আমাদের সমাজে এত অজ্ঞতা রয়েছে যে কোনো কিছু হলে কাউকে যদি শপথ দেয় আর সে যদি শুধু আল্লাহর কসম খায় বিশ্বাসই করবে না, চুরি হয়ে গেছে, এই ঘটনাগুলি এখানে বেশি হয়, মাল সামান চুরি হয়ে গেছে তখন কারো উপরে সন্দেহ হয়ে গেছে, বা গোটা রোমের যত লোকেরা রয়েছে তাদের সবাইকে কসম করাচ্ছে আর সবাইকে কোরআন নিয়ে কসম করাবে, আর না হলে বলবে তোমার বাবা, বাবার কসম করো, তোমার মায়ের কসম করো, এগুলি করলে বিশ্বাস করবে, আর যদি বলে আল্লাহ কসম করে বলছে আমি নিয়ে বিশ্বাস করবে না, বলছে এই চোর আছে, এই যে বাবার কসম খেতে চায় না, মায়ের কসম খেতে চায় না, এ কোরআন হাতে নিতে চায় না, তার মানে এই চোর আছে, এই হচ্ছে মুসলিম সমাজের অজ্ঞতার হাল, এই অবস্থা। এরকম মশলা মশলা আমাদের কাছে কত আছে, একজন লোককে সন্দেহ করেছে চোর বলে, অথচ চুরি করেনি, এসে কেঁদে কেঁদে বলছে আমি করবো, আমাকে বলছে কোরআন হাতে নাও না হলে তুমি চোর, তোমাকে এত টাকা দিতে হবে, আমার চুরি হয়েছে, আর না হলে মারধর চলবে, তার উপর কোরআন হাতে নিতে হবে, এই অবস্থা। আল্লাহর কসম করে বলছে না বিশ্বাসই করবে না, বলছে আল্লাহর কসম আমি নিয়ে বলছে না বিশ্বাস করবো না, যখন কোরআন না নিয়ে বলে কোরআন নিয়ে কসম করো, এ হচ্ছে অজ্ঞতা মুসলিম সমাজের। জি, কোরআন হাতে নিয়ে শপথ করা এটি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন না সাহাবাই কেরাম শিখিয়েছেন। জি, তবে আপনাকে যদি বাধ্য করে কোথাও, আপনাকে যদি বাধ্য করে, আর যদি আপনি কোরআনটা হাতে না নেন তাহলে আপনি চোর সাব্যস্ত হয়ে যাবেন, তাহলে কোরআন হাতে নিয়ে আল্লাহ শপথ করুন, আল্লাহ বলেছেন কসম করবেন আল্লাহ, কোরআনের কসম করবেন না, কোরআন হাতে নিয়ে বলে আল্লাহর কসম করে বলছি, আর খুব বেশি বেশি শপথ করাও ঠিক নাই, কথায় কথায় কসম, যেমন এক শ্রেণীর লোকদের এখানে অভ্যাস আছে, এটিও ভালো নয়, বেশি বেশি কসম করলে আল্লাহ রাব্বুল আলামিনের যে এহতেরাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে ভয় ভীতি, আল্লাহ নামটির যে একটা শ্রদ্ধা, সেটি খেলো হয়ে যাবে, হালকা হয়ে যাবে মনে, কসম করা তখন ডাল ভাতের মতো হইতে লাগবে। সেই জন্য কথায় কথা আল্লাহ আল্লাহ আল্লাহ কসম না, এটি ভালো তরিকা নয় যেটি বর্জন করা উচিত। যাই হোক, ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন যুগের শপথ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্য থেকে মাখলুকাতের মধ্য থেকে যার ইচ্ছা কসম করে থাকেন। কোরআনে আল্লাহ আল ফজরে ফজরের শপথ করেছেন। এটা থেকে ওলামারা বলেছেন একটি কথা যে ফজর আর আসরের নামাজের বড়ই গুরুত্ব রয়েছে, ফজর এবং আসরের নামাজের বড়ই গুরুত্ব রয়েছে। আর ফজর আসর নামাজ যেই ব্যক্তি ঠিক করে পড়ে নিতে পারো, বাকি তিন অক্ত তার ছুটবে না। যেই ব্যক্তি ফজর আসর সুন্দর করে পড়তে পারলো, কায়েম করতে পারলো, তার অন্য কোন নামাজ ছুটবে না ইনশাআল্লাহ। ফজরের নামাজ আর আসরের নামাজ, আসরের নামাজ হচ্ছে গাফিলতির সময়, যারা ঘুমিয়ে থাকে দুপুরবেলা ঘুমায় খাওয়া দাওয়া করে তাদের গাফিলতির সময়, আর যারা কেনাকাটা করে বাজারে হাটে তাদের হচ্ছে দুনিয়ায় ব্যস্ততার সময়। কেনা বেচা হাটে গিয়েছে, হাটে কেউ কেনার জন্য গেছে, কেউ বিক্রি করার জন্য গেছে, ওই মাগরিব পর্যন্ত হাট করতে হাটে বাজারে ব্যস্ত থাকলেও আসর নামাজ পড়ল না। মাগরিব হয়ে গেল, এশা হয়ে গেল, তারপর এসে যারা এক শ্রেণীর নামাজি জানে না যে এইভাবে নামাজ আল্লাহ কবুল করবে না, এসে কাজা করছে এশার সময় এসে আসর নামাজ পড়ব, এরকম করে আমাদের দেশ অনেক মানুষরা। এই গাফিলতির সময় দুনিয়াতে মশগুল হয়ে গাফিল হলো না, আসর নামাজ পড়লো। এই শোয়ার সময় ঘুমাবার দুপুরে বিশ্রামের সময় আসর আজান হলো, মসজিদে পৌঁছে গেল, এটি হচ্ছে ইমানের লক্ষণ। আর একটি ফজর নামাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আকালু সালাত আলাল মুনাফিকিন সালাত ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের সবচেয়ে ভারী নামাজ এশার নামাজ আর ফজর নামাজ। এশার নামাজকে সেই কালে ভারী নামাজ বলা হয়েছে, আজকাল গ্রামে গঞ্জে এশার নামাজ দেখালিতে ভারী, কারণ গ্রামে গঞ্জে লাইট নেই, বিদ্যুৎ নেই, মাগরিব হলে অন্ধকার হয়ে গেল, অন্ধকারে বাইরে যেতে ভয় লাগে, তখন আর কি শুয়ে পড়লো, খেয়ে দিয়ে মাগরিব পরে শুয়ে পড়লো। এই জন্য গ্রাম অঞ্চলে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওইরকম অবস্থা ছিল মদিনার। সুতরাং এই হাদিসটি এশার নামাজ যে ভারী এটি গ্রামে গঞ্জের উপরে ফিট, কিন্তু শহরের লোকেরা না, এশার পরে তো কাজকর্ম শুরু করে, হ্যাঁ এশার পরে দুনিয়ার কাজকর্ম পাপ করা শুরু করে, দুনিয়ার কাজকর্ম করা শুরু করে, রাত 12টা 1টা পর্যন্ত টিভি না দেখে হারাম কাজ না করলে ঘুমাবে না, হারাম করেই তো ঘুমাইতে হবে, গুনাহ করেই তো ঘুমাইতে হবে, যাতে করে মতটি খারাপ অবস্থায় হয়, এই তো অধিকাংশ মানুষের অবস্থা। আর ফজরের নামাজ, ফজর নামাজ সবচাইতে ভারী নামাজ হচ্ছে মুনাফিকদের উপর। যে ব্যক্তি ফজর পড়ে নিতে পারলো সেই ব্যক্তি ইমানকে কমপ্লিট করতে পারল। যেই ব্যক্তি ঠান্ডার সময়, শীতের সময়, ঘুমের সময়, ঘুমের চাপ, সেই সময় সবকিছুকে ত্যাগ করে, বিছানা ত্যাগ করে, আরাম বিশ্রাম ত্যাগ করে আল্লাহর ঘরে পৌঁছে যেতে পারলো, এটি হচ্ছে ইমানের লক্ষণ। আজকালকার জামানায় বিশেষ করে আর যারা শহরে বসবাস করে তাদের, যেই ব্যক্তি ফজর নামাজ পড়ে নিতে পারলো জামাত সহকারে ওয়াক্তে, সেই ব্যক্তি মুমিন মুসলিম, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহ ফজরের শপথ করেছেন আর আসরের শপথ করেছেন, এই দুইটি নামাজের বড় ফজিলত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যেই ব্যক্তি ফজর নামাজ পড়ে নিল সেই ব্যক্তি আল্লাহর হেফাজতে থাকবে, আল্লাহর হেফাজতে, মান সাল্লাল ফজর ফি জামাতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহ তার হেফাজত করবে। সকালবেলা ডিউটিতে যাচ্ছেন, মুখটুক ধুয়ে আর ডিউটিতে চলে গেলেন, কিন্তু আপনি ফজর নামাজ পড়লেন না, আল্লাহর হেফাজত না আপনি, আল্লাহ আপনার হেফাজতের দায়িত্ব রাখেন না, কিন্তু আল্লাহর হেফাজত পেতে হলে ফজর নামাজটা পড়েন, আগে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর সাথে সম্পর্ক করেন, তারপরে দুনিয়ার কাজে যান, আল্লাহ দিন দুনিয়া উভয়ে বরকত দান করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন, আসর মানে সময়, কালের শপথ করেছেন। সময়ের মূল্য অপরিসীম, এই সময় মানুষকে উন্নতির পথে লাগিয়ে দেয়, আর সময়ের খারাপ ব্যবহার করা হলে, সময়ের সদ ব্যবহার না হলে, সময়কে নষ্ট করে দিলে মানুষ ধ্বংসে চলে যায়। যারাই দিনের ক্ষেত্রে হোক আর দুনিয়ার ক্ষেত্রে হোক সময়কে ভালো কাজে লাগিয়েছে তারাই কামিয়াব হয়েছে। আপনি আপনার ছাত্র জীবনকে যদি আপনার ভালো কাজে লাগিয়ে থাকেন, পড়াশোনার কাজে লাগিয়ে থাকেন, ভালো করে মেহনত করে পড়াশোনা করেছেন, তাহলে এর ফল সারা জীবন খেতে পাবেন। ছাত্র জীবনে ভালো করে পড়াশোনা করেছেন, সারা জীবন এর ফল খেতে পারছেন। আর ছাত্র জীবনে ভালো করে পড়াশোনা না করলে ওর কষ্ট, ওর যে কুপরিণাম, ওর যে শাস্তি, সেটা সারা জীবন ভোগ করতে হবে। বাবা মা খুব চেষ্টা করেছিল পড়াইবার, আপনাকে খুব চেষ্টা করেছে, মাদ্রাসায় গিয়েছিল, স্কুলে গিয়েছিল, না কোথাও পড়লেন না, আপনি মূর্খ হয়ে টেকে গেলেন, সে পরিণাম কি? দিন মজুর করেন, লেবারি করেন আর খান। তাহলে আপনাকে দুনিয়াতেও কষ্ট করতে হচ্ছে, যে সময় নষ্ট করার কারণে, ছাত্র জীবনকে কাজে না লাগার কারণে। এখন আফসোস হচ্ছে, এখন হাই যদি সময় পেতাম তো ভালো করেই পড়াশোনা করতাম, এখন যে বুদ্ধিটা হয়েছে এই বুদ্ধিটা যদি আগে থাকতো, ছাত্রকালে থাকতো, তাহলে এমনটা করতাম না, কত না আফসোস হয় আমাদের। আর হাতে আসবে না ওই সময় কিন্তু ফিরে, এখন মনে হচ্ছে এখন ছেলে মেয়েদেরকে মানুষ করবো, নিজে যা হয়েছি জাহেল মূর্খ থেকে গেছি কিন্তু ছেলে মানুষ করবো, মেয়েকে মানুষ করবো, এই চিন্তা এখন মাথায় ধরেছে। তাহলে সময়কে কাজে লাগালে দুনিয়াতেও কামিয়াব আর আখেরাতেও কামিয়াব। এতে একটি উদাহরণ দিলাম, আপনি সৌদি আরব এসেছেন, এখানেও সীমিত সময়, দুই বছরের জন্য না চার বছরের জন্য, কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে হঠাৎ করে পাঠিয়ে দিবে, যে কোনো সময় পাঠিয়ে দিতে পারে। তাহলে এই সময় থেকে যে কাজে লাগালো, ভালো কাজে লাগালো, হালাল রিজিকের কাজে, হালাল রিজিক হাসিল করেন, যত ভালো করে কাজ করবেন, যত নিষ্ঠার সাথে কাজ করবেন, যেখানে ভালো সুযোগ পাবেন কাজ করবেন আর ভালোভাবে চলবেন, এইভাবে এখানে কাছাকাছি আছেন, এটাকে ইবাদত বন্দেগির ক্ষেত্রে ঘন ঘন আপনি ওমরায় গেলেন, মাঝে মাঝে ওমরায় গেলেন, যত তাড়াতাড়ি সম্ভব হলো হজটা করে নিলেন, তাহলে কামিয়াব। কারণ এটা স্থায়ী নয় যে আমি এখানে স্থায়ী আছি, হতে পারে যে আগামী হজ আসার আগে আগে আমাকে দেশে পাঠিয়ে দিতে পারে। সুতরাং আমি যে যত তাড়াতাড়ি হজটা পেয়েছি হজটা করি, এই রমজান পেয়ে গেছি তো ওমরা করে নিই জি। তাহলে এইভাবে যারা সময়কে কাজে লাগালো দুনিয়ার ক্ষেত্রেও কামিয়াব আর আখেরাতের ক্ষেত্রেও কামিয়াব, ধর্মীয় ক্ষেত্রেও কামিয়াব আর পার্থিব ক্ষেত্রেও কামিয়াব সেই ব্যক্তি। আর যে ব্যক্তি সময়কে নষ্ট করলো, এসেছি ও দেশে থাকা, যেমন এখানেও তেমন, দেশেও যেমন ছিল এখানেও তেমন, দেশেও বেনামাজি এখানেও বেনামাজি, দেশে কোনোদিন ওমরার কথা ভাবিনি হজের কথা ভাবিনি, এখানে এসে সৌদি আরবে চাকরি বাকরি করে না, ওমরার কথা কোনোদিন চিন্তা করে না, হজের কথাই কোনোদিন চিন্তা করে, এইরকম অবস্থা থাকলে পরে আফসুস করতে হবে। আর সময় নিজের হাতে আর নেই, সময় আসবে না। এই তো ক্ষণিকের এই জীবনগুলি উদাহরণ দিলাম, এরকম আমাদের পুরো জীবন না, আমাদের জীবনটা ক্ষণিকের জীবন, 50 বছর 60 বছর ম্যাক্সিমাম, 60 বছর 70 বছর, আর কারো কম হইতে পারে, কারো সামান্য হইতে পারে, যৌবনই মারা গেলেন হঠাৎ করে। বহু লোক আমাদের সামনে যৌবনে মারা যাচ্ছে, 25 বছর 30 বছরের ছেলে হঠাৎ করে মারা যাচ্ছে, যেই ভাবে হোক না কেন। তাহলে এই সময়টিও সীমিত আমাদের কাছে, এই সময়কে যদি আমরা কাজে লাগাই, যতটা সময় পেয়ে গেছি এই সময়কে কাজে লাগাইতে হবে। আমি এই মাগরিবের নামাজ পেয়েছি, এটা আমার শেষ নামাজ, বাস আর হয়তো নামাজ পাবো কিনা, কিন্তু এই নামাজটি ভালো করে পড়বো আমি। আজকের এই তারাবি পেয়ে গেছি, আজকে এশার নামাজ পেয়েছি, আজকে ফজর পেয়ে গেছি, এটাকে ভালো করে পড়বো, তারপরে নামাজ জোহর আসবে না আসবে আল্লাহই ভালো জানে। তবে যারা নিজের সময়কে, নিজের বয়সকে, নিজের জীবনকে ভালো কাজে লাগালো তারাই সফল কাম। আর পক্ষান্তরে যারা এইসবের পরোয়া করলো না, এই এখন তো আমার বয়স মাত্র 20 আর 25, আমার বাবা 60 বছর বয়স হয়ে গেছে, এখন তো অনেক সময় পড়ে আছে, হতভাগাটা হতভাগা। আল্লাহ বলছেন সময়ের কসম করে বলছি, ইন্নাল ইনসান লাফি খুসর, এইরকমই যারা সময়কে কাজে লাগায় না এইরকম সমস্ত মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত, ধ্বংসের পথে। তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত যারা সময়কে ভালো কাজে লাগায় না, দিনের ভালো কাজে আর দুনিয়ার ভালো কাজে, আল্লাহ সন্তুষ্টির কাজে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত প্রতিষ্ঠার কাজে ভালো কাজে যারা লাগালো, এবং পার্থিব ভালো কাজে, আপনার ব্যক্তি জীবনে উপকার পাবেন, আপনি লাভ পাবেন, আপনার পরিবার লাভবান হবে, আপনার ছেলে মেয়েরা লাভবান হবে, আপনার বাবা মা লাভবান হবে, আপনার আত্মীয় স্বজন লাভবান হবে, আপনার দেশবাসী লাভবান হবে, এইরকম কাজ। এবং সেই কাজ জায়েজ কাজ হইতে হবে, বৈধ কাজ হইতে হবে, শুধু লাভবান হবো পয়সার দিক দিয়ে কিন্তু হারাম না চলবে না, হালাল কাজ হইতে হবে, জায়েজ কাজ হইতে হবে, তারপর লাভবান হইতে হবে দিন দুনিয়া উভয়। সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়, আর ক্ষতিগ্রস্ত কে? যেই ব্যক্তি সময়কে নষ্ট করল। ওয়াল আসরে, সময়ের শপথ করে বলছি, আল্লাহ বলছে ইন্নাল ইনসান লাফি খুসর, যারা সময়কে ভালো কাজে লাগায় না তারা ক্ষতিগ্রস্ত, তারা ধ্বংসে পতিত। সময় সম্পর্কে জবাবদেহি করতে হবে, প্রত্যেকটি বস্তু সম্পর্কে, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আল্লাহর দরবারে জবাবদেহি করতে হবে। সময় কি আল্লাহর নিয়ামত নয় কি? আল্লাহ যদি আপনাকে সুস্থতা তো দান করলেন কিন্তু সময় দিলেন না, তাহলে সুস্থতার নিয়ামত তো পেয়েছেন কিন্তু বেশি সময় পেলেন না। যেমন যতদিন আপনি থাকলেন মাশাআল্লাহ দুনিয়াতে, কোনোদিন অসুখ বিসুখ হলো না, কোনোদিন বিছানায় যেতে হলো না, কোনোদিন হসপিটালে যেতে হলো না, তাহলে সুস্থ মানুষ আপনি, কিন্তু বয়স মাত্র 20 বছর হয়ে ফেলা শেষ, মালাকুল মত চলে যাচ্ছে, তাহলে সুস্থতা পেলেন সময় পেলেন না। আরেকজন লোক সময় পেল বয়স 80 বছর কিন্তু 20 বছর থেকে বিছানা ধরেছে, হসপিটাল ধরেছে, ব্যাস আর কোনো কাজকর্ম করতে পারেন না, ঠিক করে নামাজ পড়তে পারে না জি। তাহলে শুধু সুস্থতা নিয়ামত নয়, শুধু টাকা পয়সা নিয়ামত নয় জি, শুধু নেতৃত্ব পাওয়া নিয়ামত নয়, সবই নিয়ামত। যেমন দিন ইসলাম, ইমান ইসলাম পাওয়া নিয়ামত, তেমনি সুস্থতা পাওয়া নিয়ামত, তেমনি সময় পাওয়া নিয়ামত। এই যে রমজানের নিয়ামত পেয়েছি, 1427 নিয়ামত আমরা পেয়েছি, এখানে বসে আছি, আমাদের অনেক ভাই আমাদের সামনে এই গত 11 মাসের মধ্যে মারা গেছেন, এমনকি এই রমজানে অনেক ভাইরা মারা গেছেন যে গত বছর আপনাদের সাথে রমজানে ছিলেন, এবার নেই তারা। আমাদের এক ভাই ছিলেন গত বছর আমাদের এখানে খুব ঘন ঘন আসছেন ইসলামিক সেন্টারে, তাকে একটা ইফতার ক্যাম্প আছে এইদিকে, মাঝে মাঝে তাকে বক্তব্য করার জন্য পাঠাইতাম, একটু বলতেও পারত, বক্তব্য করার জন্য পাঠাইতাম। এই মাস তিনেক আগে হার্ট অ্যাটাক করে মারা গেছে, যুবক মানুষ, 30-35 বছর বয়স, আর 2 বছর আগে মাত্র বিয়ে করেছে, অনেক ভাইরে চেনেন তাকে। তাহলে গত রমজানে ছিলেন, আজকে আমাদের মাঝে নেই, চলে গেছেন, হয় ইল্লিনে না হয় সিজ্জিনে পৌঁছে গেছে। আল্লাহ মাফ করে, আল্লাহ জান্নাত বাসী করে, গোনা খাতা যেন মাফ করে দেয়, বলুন আমি, আল্লাহ আকবার। তাহলে ওই লোকটি কি আমি হতে পারি না আগামী বছরে? ওই লোকটি কি আপনি হতে পারেন না? হ্যাঁ, সময়কে কাজে লাগাইতে হবে। তাহলে সুস্থতার নিয়ামত ছিল, কিন্তু আর সময়ের নিয়ামত তার কাছে নেই, সুস্থতার নিয়ামত চলে।